আজ পৃথিবীর দিকে দিকে শোনে জিহাদের ডাক, কেউ জাগে নওজোশ লয়ে, কেউ ভয়ে নির্বাক, কেউ বলে তাকে মুক্তির পথ, কেউ বলে সন্ত্রাস, কেউ ভাবে তাকে কল্যাণকর, কেউ বা সর্বনাশ। পৃথিবীর সব রাষ্ট্রের সব সরকার পেরেশান, প্রচার মিডিয়া কিছু না বুঝিয়া হয়রান হয়রান। জিহাদের হয় অপব্যবহার, জানি না সে দোষ কার। আসলে জিহাদ কুরআনে লেখা ফরমান আল্লাহর, জিহাদ শক্তি, জিহাদ মুক্তি, জিহাদ মিথ্যে নয়। শোষিত পীড়িত মজলুমানের জিহাদেই আশ্রয়। জিহাদ মানে সংগ্রাম, সন্ত্রাস কভু নয়। জিহাদ হলো ইবাদত, সংঘাত শুধু নয়। জিহাদ মানে সংগ্রাম, সন্ত্রাস কভু নয়। জিহাদ হলো ইবাদত, সংঘাত শুধু নয়। জিহাদ মানে জিহাদ, তাকে সন্ত্রাস বলো না। সন্ত্রাস সে তো সন্ত্রাস, তাকে জিহাদ বলো না। জিহাদ মানে জিহাদ, তাকে সন্ত্রাস বলো না। সন্ত্রাস সে তো সন্ত্রাস, তাকে জিহাদ বলো না। বদর উহুদ খন্দক হলো সুন্নত নবীজির, হামজা উমর আলী হায়দার জিহাদের মহাবীর। জিহাদের ডাকে ধুলায় লুটালো কত উদ্ধত শির, কত মজলুম শোধ নিল তার তামাম জিন্দগির। ইসলামে তাই জিহাদের সর্বোচ্চ অবস্থান, কভু কিছুতেই জিহাদ ছাড়তে পারে না মুসলমান। জিহাদ যুদ্ধ, জিহাদ সাধনা, জিহাদ আন্দোলন, চলছে জিহাদ, চলবে জিহাদ যেখানেই প্রয়োজন। কিয়ামত পর্যন্ত জিহাদ রয়ে যাবে অক্ষয়, সন্ত্রাস আর জিহাদের মাঝে ছড়িও না সংশয়। জিহাদ মানে সংগ্রাম, সন্ত্রাস কভু নয়। জিহাদ হলো ইবাদত, সংঘাত শুধু নয়। জিহাদ মানে সংগ্রাম, সন্ত্রাস কভু নয়। জিহাদ হলো ইবাদত, সংঘাত শুধু নয়। জিহাদ মানে জিহাদ, তাকে সন্ত্রাস বলো না। সন্ত্রাস সে তো সন্ত্রাস, তাকে জিহাদ বলো না। জিহাদ মানে জিহাদ, তাকে সন্ত্রাস বলো না। সন্ত্রাস সে তো সন্ত্রাস, তাকে জিহাদ বলো না। জং যদি হয় যুদ্ধ, তবে যোদ্ধারা হলো জঙ্গি। অভিধান করো শুদ্ধ, আর ফেরাও দৃষ্টিভঙ্গি। সন্ত্রাসীদের জঙ্গি বলে বাড়িও না তার মূল্য, সন্ত্রাসী হতে পারে না তো কোনো যোদ্ধার সমতুল্য। ইন্টারন্যাশনাল টেরোরিজমের মিথ্যে দোহাই দিয়ে ওরা যুদ্ধ, যুদ্ধ স্বার্থের খেলা খেলছে পৃথিবী নিয়ে। মিডিয়ায় করে মুসলমানের জিহাদের বদনাম, গোপনে গোপনে ঠিক ঠিক ওরা করছে ওদের কাম। এসর যন্ত্র হয়ো না ভ্রান্ত, এ তাদের অভিনয়। ওরা সন্ত্রাসী, তাই তো ওদের জিহাদের এত ভয়। জিহাদ মানে সংগ্রাম, সন্ত্রাস কভু নয়। জিহাদ হলো ইবাদত, সংঘাত শুধু নয়। জিহাদ মানে সংগ্রাম, সন্ত্রাস কভু নয়। জিহাদ হলো ইবাদত, সংঘাত শুধু নয়। জিহাদ মানে জিহাদ, তাকে সন্ত্রাস বলো না। সন্ত্রাস সে তো সন্ত্রাস, তাকে জিহাদ বলো না। জিহাদ মানে জিহাদ, তাকে সন্ত্রাস বলো না। সন্ত্রাস সে তো সন্ত্রাস, তাকে জিহাদ বলো না। মিছে অজুহাতে ইরাক ধ্বংস করেছে যে আমেরিকা, অগণন বুকে জ্বেলেছে তারাই ক্রোধের অগ্নিশিখা। এক লাদেনের উসিলায় যারা কেড়ে নিল আফগান, তারাই বিশ্ব সন্ত্রাসী, মোস্ট ওয়ান্টেড শয়তান। ফিলিস্তিনের ভূখণ্ড ইসরায়েল করেছে গ্রাস, স্বাধীনতা কামী কাশ্মীরে চলে দিল্লির সন্ত্রাস। বাঁচার জন্যে যারাই করছে মুক্তির সংগ্রাম, সন্ত্রাসীরাই দিচ্ছে তাদের সন্ত্রাসী বদনাম। ইতিহাস বলে আঘাতেই প্রতিঘাতের জন্ম হয়, কেন এক হবে সন্ত্রাস আর জিহাদের পরিচয়। জিহাদ মানে সংগ্রাম, সন্ত্রাস কভু নয়। জিহাদ হলো ইবাদত, সংঘাত শুধু নয়। জিহাদ মানে সংগ্রাম, সন্ত্রাস কভু নয়। জিহাদ হলো ইবাদত, সংঘাত শুধু নয়। জিহাদ মানে সংগ্রাম, সন্ত্রাস কভু নয়। জিহাদ হলো ইবাদত, সংঘাত শুধু নয়। জিহাদ মানে সংগ্রাম, সন্ত্রাস কভু নয়। জিহাদ হলো ইবাদত, সংঘাত শুধু নয়।